الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا سورة النساء شفر نمبر عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع امتي على الضلاله رواه الترمذي بإسناد صحيح او كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মতে মুহাম্মদের মধ্যে বিভক্তির বিশেষ করে ওলামায়ে ইসলামের মধ্যে বিভক্তির কারণ ও প্রতিকার বিষয়ে গত জুমায়েতে চট্টগ্রামে সুধী সমাবেশে একটা ভাষণ আমাদের হয়ে গেছে, আপনারা ইন্টারনেটে শুনে নেবেন। তারই রেশ ধরে একটা মৌলিক কারণ আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের সবারই জানা কিন্তু অনেকেরই একেবারে অজানা। আমরা সবাই জানি বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন দুটি বিষয় আঁকড়ে ধরার জন্য, তারা তৌফিকুম অমরায়ন আর বা তো আওয়ামের বলা হয়। আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটা বস্তু, কিতাব আল্লাহে সুন্নত নবী, তাই তো? আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। মৃত্যুর 81 দিন পূর্বে যিনি উম্মতে মুহাম্মদকে ওসিয়াত করে এই দুটি বস্তুর উপরে দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ দিলেন, সেই উম্মতে মুহাম্মদই এখন বলছেন যে শরীয়তের দলিল হল চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ফলে যত মাদ্রাসাগুলো এখন আছে উপমহাদেশে সব জায়গাতেই কোরআন সুন্নাহ হয়ে গেছে গৌণ, ইজমা কিয়াসটা হয়েছে মুখ্য। আহলে হাদিস উলামায়ে কেরাম দুটির কথা বলেন, ইসলামের আইন রচনার দলিল হচ্ছে মূলত কোরআন এবং সুন্না। আমরা কিন্তু এখন সুন্না বলি না, সহি হাদিস বলি, তাই না? সহি সুন্না বলি। শুধু সুন্না বললে যত জাল জায়ফা ঢুকে পড়ে সুন্নাটাই বরবাদ করে দেয়। সুন্নার মধ্যে ঢুকতে গেলে এত জাল জায়ফের কারবার আছে যে ওটা আলাদা চ্যাপ্টার সর্বনাশ করে দিয়েছে একেবারে। এই জন্য আমরা এখন অত সহজে হালকা কথা বলি না। বাংলাদেশের শিরকের শিখণ্ডীরা কথায় কথায় কোরআন সুন্না বলে। তো কোরআন তা নবীর সুন্নাহ অর্থ হচ্ছে সহি সুন্নাহ, এই দুটি হল মূল। ইজমা কিয়াস এ দুটি অবশ্যই দলিল, যদি ইজমায় সহি হয় কিয়াসে সহি হয়, এখানেও সহি জয়ের ব্যবস্থা করা আছে। এই দুটি বিষয়ে আমাদের বিশেষ করে জুমার খুতবায় আলোচনা করা হয় না, এটা ক্লাসে আমরা পড়াই। আর এখনকার যা ক্লাস বুঝতেই পারছেন, যা তাতে সার লেখাপড়াই নেই, বলার জায়গা পাই না। মনে হয় খোদ ভাই বললে বহু কানে যাবে, ইন্টারনেটেও আরো অনেকে জানতে পারবে। এলেম রুকিয়ে রেখে লাভটা কি? থিসিস তো আপনারা পড়েন না, কষ্ট করে লিখলাম বটে, কয়দিনই পড়েছেন, সেখানেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসে গেছে। সেখান থেকে সামান্য কিছু আলোচনা যাতে আপনারা বুঝতে পারেন, উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। ইশারা হিসাবে এই আয়াতটিকে ব্যবহার করা হয়, যেটা আমরা পাঠ করেছি সূরা নিসা 115 নম্বর আয়াত। এখানে ডাইরেক্ট ইজমা দলিল নাই, ইঙ্গিতে দলিল হিসাবে পেশ করা হয়। আল্লাহ বলছেন, ওমা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহর রসুলের বিরোধিতা করল, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরে, তার নিকটে প্রকাশিত হওয়ার পরে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা তাকে নিয়ে যাব সেখানে যেখানে সে মানে ফিরে যাচ্ছে, অর্থাৎ বিরোধিতার দিকে তাকে যাওয়ার সুযোগ করে দেবো, আধা দেব না। নুসলিহে জাহান্নাম, জাহান্নামে তাকে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, সেটা কতই না মন্দ ঠিকানা। এখানে একটা মৌলিক প্রশ্ন এসে গেছে, ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এখান থেকে ইজমা আসছে, মুমিনিনদের রাস্তার বিরোধী রাস্তার যে অনুসরণ করে, এই মুমিনিন কথা দিয়েই ইজমা সাবিত করা হয়েছে। হাদিসে বলা হয়েছে ইবনে উমর থেকে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াজমা উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনোই পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে বলে দিয়েছেন, ইজমা হাজিল উম্মাহ হুজ্জা, এই উম্মতের ইজমা একটি দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি ইজমা হতে পারে? হতেই পারে না, কারণ কোনো কিছু সমস্যা আসলে তিনি সমাধান দিতেন। কিভাবে? আল্লাহ নির্দেশ ক্রমে। কেউ প্রশ্ন করলে ইয়াসআলুনা কানের রুহ, বলে রুহ মিন আমরি রব্বি। প্রশ্ন করলে ইহুদিরা দুষ্টতা বেশি, খুব চালাক ওরা, আহলে তোরা তিনজন জানে, জানে যে এমন এক প্রশ্ন করতে হবে যে প্রশ্ন করলে নবী জবাব দিতে পারবে না। প্রশ্ন করলো রুহ সম্পর্কে আপনি কি বলেন, আল্লাহ নবী চুপ থাকলেন, আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল, বলে রুহ মিন আমরি রব্বি, ওদেরকে বলে দাও রুহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ মাত্র। আমার অতীত এলমে ইল্লা কালিলা, আরে রুহ সম্পর্কে জ্ঞান তোমাদের খুবই খুবই সামান্য দেওয়া হয়েছে, এই বিষয়ে তোমরা কিছুই জানো না। বুক ধড়ফড় করলে রুহ টের পাওয়া যায়, তাই না? নিঃশ্বাস গেল আর আসলো না, রুহ টের পাওয়া যায়, আসে। এর আগে তো টের পাওয়া যায় না, বদমাশি করার সময় রুহ টের পাওয়া যায়, রুহ যেন একটু গোলমাল লাগে, এর তখন এই ইসে যে করো, এ করো, তা করো, ইনজোগ্রাম করো, ছুটে দৌড়ঝড় শুরু হয়ে যায়। তো এইটুকু এলেম আমাদের আছে, ইসিজি করে দেখা যায় যে রুহুটা ঠিক মতো জ্বলছে কিনা, এইটুকু এলেম আমার আছে। তাছাড়া রুহু কে দিল, আবার কে নিবে, কখন নেবে, কোনো এলেম আমার মধ্যে নাই। সালুনকে মাজ ইউন ফিকুন, প্রশ্ন করলো লোকেরা কি খরচ করবো আল্লাহর পথে, সবই কি দিয়ে দেবো? কলিল আফুয়া, বলো যে না অতিরিক্তটা দাও, ছেলে মেয়ে খেয়ে দিদের বাসে ওইটা দান কর। এমনি করে যখনই প্রশ্ন মানুষ করেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ইজমার কি দরকার? ইজমা কাকে বলে? নুরুল আনোয়ার যেটা আমরা ক্লাসে পড়াই ওটি বলাই ভালো, আর অন্যান্য তারিফও আছে। আল ইজমা ফি লুগাহ আল ইত্তিফাক, ইজমা আবেদনিক অর্থ হচ্ছে ঐক্যমত। শরিয়তে পরিভাষায় ইত্তিফাক ও মুস্তাহিদিন সালেহীন মিন উম্মতি মুহাম্মদ ফি আসরিন ওয়াহিদিন আলা আমরিন কওলিয়িন আও ফাইলিয়িন, কথায় বা কোনো কাজে উম্মতে মুহাম্মাদির মুস্তাহিদিন সালেহীন সৎকর্মশীল মুস্তাহিদগণ কোনো ব্যাপারে একমত হওয়াকে ইজমা বলা হয়। তাহলে বোঝা গেল মুস্তাহিদিনের মধ্যে দুষ্টও আছে, মুস্তাহিদিন সালেহীন, মুস্তাহিদিন ফাসিকিনও আছে। নূর সাহেব নূর আনোয়ার বলছেন যে না, মুস্তাহিদিন সালেহীন সৎকর্মশীল মুস্তাহিদগণ একটি জমানায় কোনো একটি কথা বা কাজের ব্যাপারে যখন একমত হবেন তখন ওটাকেই ইজমা বলা হবে। এটা আবার দুই প্রকার, একটা হল আজিমত, একটা হল রখসাত। দৃঢ় এবং প্রমাণিত ইজতিমা, ইজমা, এটা কারোর আপত্তি থাকে না। সেটা কি? প্রকাশ্যে বলতে হবে, গোপনে মনে মনে সমর্থন করলে হবে না। ওহিয়া তাকাল্লুম মিনকুম মিনহুম বিমা ইউজিবুল ইত্তিফাক, আমরা যে সবাই একমত হলাম একটা ব্যাপারে, এই ব্যাপারে সবাইকে কথা বলতে হবে, তাহলে ওটা ইজমা হবে। আর একটা হল কি রখসত, রখসতটা কি একজন বলল আর সব চুপ করে থাকলো, ইজমা সুকুতি। ইমাম সাহেব রহমতুল্লাহ বলেন এই ইজমা কবুল হবে না, কারণ কেউ ভয়ে কথা বলে না, কেউ লজ্জায় কথা বলে না, তাই না? কেউ অজ্ঞতার কারণে কথা বলে না, অনেকে জানলেও বলে না, ওস্তাদ বলছে আমি কি বলি কেমন দেখা, তাই না? অতএব চুপ থাকা এই ইজমা দিয়ে ইজমা হবে না। তাহলে ইজমা মূলত একটাই হলো, সবাই আলোচনার প্রেক্ষিতে সবাই যদি এক ব্যাপারে একটি বিষয়ে সম্মত হয় তাহলে ওটা ইজমা। সে সবাই কারা? এই জমানার সমস্ত মুস্তাহিদিন সালেহীন, ধর আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যত জায়গায় যত মুস্তাহিদ আলেম ওলামা আছে, সবাইকে এক জায়গায় বসে কথাবার্তার মধ্যে ঐক্যমত হতে হবে। শুধু নদাবাড়ায় বসলে বললে হবে না, হবে হবে না তো? এমন শর্ত উনি দিয়েছেন, জীবনেও তো সম্ভব হবে বলে আল্লাহ জানে। এই জন্য এই ইজমা সম্পর্কে আহমদ বিন হাম্বল ইমাম, বিখ্যাত ইমাম, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, মানে আল ইজমা ফাহুয়া কাযিব, যদি ইজমার দাবি করে সেটা মিথ্যাবাদী, ঠিক বলেনি তো? উনি হচ্ছে কোন জমানার মানুষ, উনি মারা গেছেন 241 হিজরিতে, সেই জমানা যদি ইজমা মিথ্যা হয় তো এই জমানাকে ইজমা হবে? যাই হোক, ইজমায় সাহাবা ছিল, পরবর্তীতে উম্মতের মধ্যে ইজমা উদাহরণ দেওয়া মুশকিল। একটা কট্ট সাহাবেদের মধ্যে ইজমাটা বলে দিই, যেটা আপনাদের সবারই জানা ভালো, অনেকের ধারণা ইজমা কিছুই না, ইজমা ভুয়া, ইজমাই নেই, আসলে তা না, ইজমা আছে। সেই ইজমা হতে হবে মুস্তাহিদিন সালেহীন, উম্মতের সেরা মুস্তাহিদ কারা? সাহাবে কেরাম না, যারা আল্লাহ নবীর সামনে লেখাপড়া শিখছেন, তার সঙ্গে যুদ্ধ করেছেন, ওঠা বসা করেছেন, এমনকি উজুর বাণী পর্যন্ত ফেলতে দিত না, নিজের গায়ে ভাবত, ওরাই তো আসল ইস্তিহাস কর্ণবালা। এমনকি নবীর ঘরের মধ্যে যারা থাকতেন স্ত্রীরা, সাতজন শ্রেষ্ঠ সাহাবি ছিলেন, সবচেয়ে বেশি হাদিস জানতেন, এর মধ্যে তিনটা ভাগ আছে মুস্তাহিদিন সাহাবাদের মধ্যে, একটা হল মুকাসসিরিন, একটা হল মুতাওয়াসসিতিন, একটা হল মুকাল্লিন, সবচেয়ে বেশি হাদিস জানতেন সাতজন। তার মধ্যে তিন নম্বর আছে আয়েশা, এক নম্বর আছে আবু হুরায়রা, তারপর আছে বোধহয় জায়েদ বিন সাবিত, এমনি করে সিরিয়াল দেওয়া আছে। এরপরে মুতাওয়াসসিতিন মধ্যম, এখানে আছে আবু বকর, ওমর, ওসমান, এসব মানুষেরা আছেন, ছোটখাটো মানুষ না, 13 জন আছে। আর মুকাল্লিন খুব কম ফতোয়া দিতেন, তাদের সংখ্যা খুবই কম, একটা দুটা, হিসাব মতো ওই 7 আর এই 13, এই 20 বাদ দিলে আর সাহাবা কেরামের মধ্যে 144,000 সাহাবির মধ্যে আর পাওয়া যাবে না। তো তাদের আমলে কোনো কোনো বিষয়ে ইজমা হয়েছে এবং হওয়া স্বাভাবিক, কারণ সব এক জায়গায় থাকতো, এই 13-15-20 জন তো লোক এক জায়গায় থাকতো, সবসময় মদিনায় থাকতো। যেমন একটা উদাহরণ দিয়ে আপনারা সবাই জানবেন, আবু বকর খলিফা হলেন, খলিফার সঙ্গে গোলমাল লাগছিল, আনসাররা বললো আমরা খলিফা হব, মুহাজিররা বললো আমরা খলিফা হব, গোলমাল না এটা? শেষকালে আনসারদের পক্ষ থেকে প্রস্তাব হলো আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, তোমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, এটা হয় নাকি? একটা দলে দুটো নেতা হয়। শেষকালে ওটা বাতিল হয়ে গেল, সবাই আবু বকরকে বললো আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি নবীর সবচেয়ে প্রিয়তম ব্যক্তি, আপনি নেতা হওয়ার যোগ্য, অতএব আপনি হাত বাড়ান। তখন তার হাতে বায়াত করলো আনসার মহাজির সবাই, গোলমাল হলো সামান্য কিছুক্ষণ নিজেদের মধ্যেই, বাইরের লোক কিন্তু এগুলোর মধ্যে নাই, ব্যাস ওখানে শেষ, সবাই আবু বকরকে মেনে নিলেন। এটা ইজমার মাধ্যমে কিন্তু খলিফাটা হলো, রসুল তো করে দেন নাই, আল্লাহ রসুল লিখে দিতে চাইছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না বলে হয়নি। যাই হোক, এটা প্রথম ইজমার দলিল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের সম্পূর্ণ সম্মতিক্রমে খলিফা নির্বাচিত হওয়া। এরপরে আসলো আবু বকর বললেন এই কোরআন এক জায়গায় জমা করতে হবে। ওমর পরামর্শ দিলেন যে ইমামত যুদ্ধে প্রায় 700 হাফেজ নিহত হলেন, শহীদ হলেন আবু বকরের খিলাফতের আমলে। ওমর বললেন হে আবু বকর, কোরআন তো থাকবে না, কেন কি হবে, 700 লোক মরে গেল হাফেজ, আর আমরা কজন আছি? শিগগির এগুলো লিখে, যেটা আল্লাহ নবী লিখে গেছিলেন বিভিন্ন পাতা টাতা চামড়ার উপরে, এগুলো শিখ এক জায়গায় করো। আবু বকর বলছেন আমার তো ভয় হচ্ছে ওমর, আল্লাহ নবী নিজে যেটা করার নিয়ে আমি তো করবো, দেখেন কত ভয় ছিল তাদের। ওমর বলছে না কোরআনের হেফাজতের জন্যই তো আমরা করছি, অন্য কোনো কারণেতে না। এই আবু বকরকে বুঝেই তো অনেক সময় লাগলো, অবশেষে উনি রাজি হলেন। এবারে জায়েদ বিন সাবিতকে ডাকা হলো, উনি সবচেয়ে এই বিষয়ে এক্সপার্ট ছিলেন, জায়েদকে দায়িত্ব দিলেন, তার সঙ্গে উবাই বিন কাব আর গুত মিলে কমিটি করে দিলেন তোমরা কোরআন লেখো। আবু বকর বললেন এটা লিখে রসুলের স্ত্রী হাফসার কাছে জমা রাখো, হাফসা ওমরের মেয়ে, এই থাকলো সেখানে। ওই জন্য শিয়ার হাফসার গালায় যে ওখানে আলীর সম্বন্ধে যে কোরআনে আয়াত বলছিল হাফসা সাহেব আউট করে দিয়েছে, তোমার বধ। এই কোরআন কিন্তু একটাই কবি থাকলো আর শত মুখস্থ। এরপরে আসলো মুনকিরিনী জাকাতের ফেতনা, আমরা জাকাত দিব না। জাকাত দিতাম আল্লাহ রসুলকে জমা করতাম, তিনি দোয়া করতেন ইন্না সালাতাকা সাকানুন লাহম, তোমার দোয়া তাদের জন্য হৃদয় প্রশান্তি ছিল। এখন রসুল চলে গেছে দোয়া করবে কে, যুক্তিটা কেমন দেখো, মানে যুক্তিবাদী তো আমার কেউ কম না, আমরা জমা করবো না, আমরা নিজেদের লেগে জায়গা জমা করে নিজেরা বন্টন করে নিজেরা ঠিকঠাক করবো, আর মদিনা বাড়াইতে হবে কেন, নিজেরা ইস্তিহাত করলো জাকাত দেবে না। আবু বকরের জন্য ঘোষণা দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে ব্যক্তি একটা ছাগলের দড়িও জাকাত হিসেবে জমা দিত এখানে, এখন যদি সে না দেয় আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি সাংঘাতিক ব্যাপার! ওমর এসে বলছে হে আবু বকর কি নির্দেশ দিলেন আপনি, কেন কি হয়েছে? বলছে পাঁচ অক্ত সালাত আদায় করে, কালমা শাহাদাত উচ্চারণ করে, আখরাতে বিশ্বাস করে, আপনি তাকে হত্যা করবেন? অবশ্যই করবো। মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাহ, যে ব্যক্তি সালাত এবং যাকাতকে বিভক্ত করে ফেলে তাকে আমি কশ্চিন কালে খাতির করবো না। শুধু সালাত আদায় করে জান্নাত পাবা, যাকাত আদায় করতে হবে না। তো ওমরকে বুঝাতে এবার আবু বকরের সময় লাগলো, আগের থেকে আবু বকরকে বুঝাতে ওমরের সময় লাগলো, আর এবার ওমরকে বুঝাতে আবু বকরের সময় লাগলো। সে একটা রাগই করলো, যদি আসিস জয়ী কি ওমর, তুমি জাহাজের যুগে বীর ছিলে এখন কি বিড়াল হয়ে গেলে? ব্যাস ওমর রাজি হয়ে গেলেন। পরে ওমর বলছে আবু বকরকে আল্লাহ সারাহা সাদরাহু, তার হৃদয়কে আল্লাপাক প্রসারিত করে দিয়েছিলেন, যদি এটা তিনি না করতেন ইসলামী খেলাফত জাকাত থেকে বঞ্চিত হয়ে যেত, কেউ জাকাত দিত না। কত দূরদর্শী ছিলেন আবু বকর চিন্তা করেন, ওতে মানুষটা কিন্তু বড় সরল সিধা। আমরা মনে করি ওমর সবচেয়ে বেশি দূরদর্শী, কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি দূরদর্শী আবু বকর, যা দুনিয়াতে কঠোর হলেন। যুদ্ধ হলো, ইতিহাস আপনারা জানেন, মুনকিরিন জাকাতের বিরুদ্ধে বড় যুদ্ধ হয়েছে, এটা কিন্তু ইজমা হয়ে গেল, খলিফা বললেন সবাই মেনে নিল, একমত হয়ে গেল, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এরপরে আসলো ওমরের যুগ। হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়ে থাকে, সেটা বলি দিই আপনাদেরকে। ওমর ফারুক নির্দেশ দিলেন এই তালাক নিয়ে তোমরা খেলা করবা, তালাক দিল মেয়েদেরকে, এক দুই তিন তালাক হয়ে গেল। এখন যেই তালাকের শেষ মানে পৌঁছে যায়, তিন তালাকের ধর পড়তে আর দু তিন দিন বাকি আছে, ও বউটা ফেরত নেয়, নিয়ে কদিন পরে আবার তালাক দেয়। মানুষের স্বভাব তো সব জায়গায় কিছু কিছু লক্ষ্য খারাপ আছে। এবারে মেয়েটাকে নির্যাতন করে, তার খেদ্য না পথে দেয় কিছুই না, এই যা তো তালাক দিলাম, তালাক দিলাম তো দিলাম, দে বাবা তিন মাস পুরে যাক তারপরে ছেড়ে দে, তা না তিন মাস পরের দু দিন আগে আবার বউটা ফেরত নেয়। এই করে খেলা করতো একদল লোক, এটা জানতে পারে ওমর বলে বাট আল্লাহর হুকুম নেই, খেলা করিস যা তিন তালাক যদি কেউ দিস আর বউ ফেরত পাবি না, একসঙ্গে তিন তালাক যদি দাও এক তালাক হবে, তো যদি এবার তিন তালাক দিয়ে বসে বেটা আর বউ ফেরত পাবে না, এইটাই হানিফিরা ধরে বসে আছে। ওমর ফারুক এখানে হুজ্জতে সাহাবা সব এখানে সাহাবের একমত হয়ে গেছিলেন, এটা ছিল সাময়িক নির্দেশ দুষ্টদেরকে সাইজ করার জন্য, এটা কিন্তু কোরআন বা হাদিসের নির্দেশের বিরোধী, কিন্তু আমির হিসেবে তার কিছু স্পেশাল পাওয়ার থাকে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য, এটা তিনি সাময়িকভাবে করেছিলেন। অবশ্য শেষ দিকে তিনি লজ্জিত হয়েছিলেন যে আমি কাজটা ভালো করি নাই, কিন্তু লাভ তো কিছু হয়নি, করি যাচ্ছে। মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে ওটাকে দমন করতে গেলে একটা লাগে নসিহত, আরটা লাগে আশা লাঠি বা তরবারি, ওই এমনি দিয়ে হয় না। ও তো উনি সেটা করেননি, উনি বললেন তো বউ ফেরত হবে না, কিন্তু ও করি করতেই আছে। আর একটা তারা উপরে মিথ্যারোপ করা হয়ে থাকে, তিনি নাকি 20 টাকার তারা হুজ্জত ইসমাইল সাহাবা নাকি আছে, এটা সম্পূর্ণ মিথ্যা, উনি কখনই করেননি। মিশকাত পড়েন 1302 নম্বর হাদিস দেখেন, এটা পরিষ্কার বলা আছে সেখানে উবাই বিন কাব এবং তামিমার দারিকে আল্লাহ নবী উমর ফারুক নির্দেশ দিলেন তোমরা এই বিভক্ত মুসল্লিগুলোকে একত্রিত করো, মসজিদ জামাত সহকারে তারাবি চালু করো 11 রাকাতের উপরে। হাদিসটা মিশকাত সহ ঘরে ঘরে আছে, দেখে নিয়েন আপনারা 1302 নম্বর হাদিস। এখান থেকে মুসলমানরা দুভাগ হয়ে গেছে, আমাদের জামিরার মুসলমানরা 3 দিন মাত্র জুমা তারাবি পড়ে, তাই না, জামাত করি, আল্লাহ নবী 3 দিন পড়েছিল, ওরা আর পড়বে না। আর এক দল মুসলমান 20 রাত তারাই পড়ে, দোষ দেয় উমর ফারুক এটা করে গেছেন। আর আবু বকরের সময় তারাবি জামাত সহকারে হতো না, যুদ্ধ বিগ্রহের সময় তখন একজন শৃঙ্খলে বসা পরে তারা তারাবিটা পড়বে মসজিদে, জান না সব টানাটানি, এজন্য আবু বকরের সময় এটা ছিল না। উমরের সময় রাষ্ট্রীয় রাজনৈতিক শান্তি স্থিতি ছিল, সেজন্য উনি বললেন সবাই এখন জামাত করে মসজিদ নববীতে তারাবি পড়ো কত 11 রাকাত, পরিষ্কার হাদিস রয়েছে, কিন্তু এখানে আমরা চালু করে দিয়েছি 20 রাকাত। উমর রুমান যে একটা জয়ীব রাবি তার কথার উপরে ভিত্তি করে এই বিষয়ে সালাত রসুলের বিস্তারিত আলোচনা আছে, দেখে নেবেন। এই দুটো জিনিস উমর উপরে চালানো হয়েছে, একটা হচ্ছে 3 তালাককে একসঙ্গে 3 তালাকে 3 তালাক গণ্য করা, এটা তিনি করেছে সাময়িক নির্দেশ হিসাবে। এই নির্দেশের মাধ্যমে কোরআন এবং হাদিসের নির্দেশ বাতিল হতে পারে না। আর এটা কি বললাম একটু আগে, তারাবি, এটা তিনি আদৌ করেননি, এটা সেরকম একটা বানোয়ার জিনিস তার ঘাড়ে চাপানো হয়েছে, এটা ইজমা কিছু না। এবার আসেন ওসমান গনির আমলে, ওসমান গনি দেখলেন যে কোরআন হাদিস আছে না, কোরআন নাজিল হয়েছে 7টা লোগাতের উপরে, সেই সময় 7টা পরিভাষা আরবিতে ছিল, কোরাইশি পরিভাষা, মাদানী পরিভাষা, নাজদি পরিভাষা, এমনই পরিভাষা, এক এক এলাকায় ভাষা একটু তারতম্য ছিল। বাংলাদেশে আমরা বসবাস করি, এখানে রাজশাহীর বাংলা এরা জীবনের দুন তালবসা বলতে পারে না, এরা সা বলে দেয়, তাই না, বিসমিল্লাহ বলে দিচ্ছে। সিন এদেশে রাজশাহী স্থাপন সিন নাই, বা চিটাগাং যান যদি ওরা নিজেদের ভাষায় গালিগালাজ করে, বোঝার ক্ষমতা আপনার নেই। সিলেটের লোকরা যদি আপসে গালিগালাজ করে আপনি ভাববেন বোধ আমার মধ্যে প্রশংসা করতেছে। সাইফুর রহমানের ওর সঙ্গে আর এক মন্ত্রী যদি জাতীয় সংসদে কখনো হইচে লাগাই দেয়, কারোরই বোঝার ক্ষমতা নেই, তো কি বলতেছে, সব কিন্তু বাঙালি। এই ডায়ালেকটিক্যাল ডিফারেন্স এ আরব দেশ ছিল, তো সহজ করার জন্য আল্লাহ নবী বলছেন ঠিক আছে বাবা তোরা যে যে ভাষায় বলিস সেভাবে পড়, তবু কোরআনটা তো পড়। এবং ওসমান গনির সময় দেখলেন যে এই গোলমেলির কারণে নতুন নতুন মুসলমান হচ্ছে, সারা দুনিয়া থেকে নতুন নতুন ভাষার লোকরা আসতেছে না, তো তারা তো সমস্যা ফেলছে, তারা কোনটা ধরবে। তখন উনি মশওয়ারা করলেন সকল মিলে, আমরা কি করতে পারি এখন, সবাই বললেন যে না কোরআন একটাই থাকবে, যে ভাষায় কোরআন নাযিল হয়েছে, যে ভাষায় আমার নবী কথা বলতেন কোরাইশি ভাষা, ওই ভাষাটাই থাকবে, আর সব বাতিল করে দেন, আন্দোলন ওই ব্যাখ্যা টাকা করে করে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাবে। একেবারে নরম দিল মোলায়েম, এত নরম হৃদয় লোক সাহাবেদের মধ্যে ছিল না উসমানের মতো, এই মানুষটাই আল্লাহর বিধান কায়েম করতে কোরআনকে বাঁচানোর জন্য এমন শক্ত হয়ে গেলেন, বলে দিন সমস্ত কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দাও, চিন্তা করা যায় নাকি, খালি একটাই রাখো যেটা হাফসার কাছে আছে অবকে রেখে দিয়েছে ওইটাই খালি থাকবে, আর সমস্ত কোরআন মানে একদম পুড়াই দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। আমরা এখন কোরআনে পাতা পড়লি যদি বলি পুড়াই দেবো আপনারা দেবেন নাকি, আরে বাবা কোরআন পোড়ানো যাবে না, বেশি বেশি পানি দিয়ে ফেলে দেবো, পড়ে দিতে নাকি পুড়ে, অথচ ওসমান কোরআন পড়ে দিয়েছেন একেবারে। এই যে কাজটা ওসমান করলেন অত কঠিন একটা কাজ করলেন, আর করলেন কি কোরআন যে তার টিপ যে আল্লাহ রসুল করে গেছেন সেইভাবে, ধরুন সুরা তওবার আগে বিসমিল্লাহ নাই, তাই না? সব সুরাগুলো বিসমিল্লাহ আছে। এখানে উসমান গনি বলছেন এটা আল্লাহ রসুল করে জাননি, আমি এটা করতে পারবো। এখানে বিসমিল্লাহ নাই কেন নেই ব্যাখ্যা আমার কাছে জানলে হবে না। যেভাবে জিবরিল এসে প্রতি রমজান মাসে কোরআন সেটিং করে দিয়ে যেতেন, এবং যে বছর আল্লাহ রসুল মৃত্যুবরণ করলেন সেবার দুইবার জিবরিল এসছে রমজান মাসে, কোরআন যেভাবে সেট করে ঠিক সেইভাবেই থাকবে। ওখানে আমি একটা বিসমিল্লাহ বাড়াতে পারবো না। এইভাবে উসমান গনির সময় কোরআন জমা করা হলো, শত শত কপি সারা ইসলামিক ওয়ার্ল্ডে বিতরণ করে দেওয়া হলো, যে কোরআন আমরা এখন পড়ছি। এটা কিন্তু সবচেয়ে বড় অবদান আছে উসমান গনির। আর এই কোরআনে যে নোক্তা হরফ জের জবর লাগালো কে, এটা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান আমলে তার ইরাকি গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, উসমানের কোরআনে কিন্তু জের জবর প্রবেশ ছিল না, ওরা ওগুলি পড়তে পারত। এগুলো সবই ইজমায়ে সাহাবার দলিল। পরবর্তীকালে আর ইজমা হয়, যে কথা আমরা একটু আগে বললাম, এই ইজমার দাবি করাটা বৃথা। হ্যাঁ, বাংলাদেশে আলমরা ইজমা করেছেন যে ভোটাভুটিতে সবাই অংশগ্রহণ করতে নিলে ইসলাম বাঁচবে কি করে, অর্থাৎ সমস্ত ইসলামী দল এখন ইলেকশন নিয়ে পাগল। এই বিষয়টি তারা কিভাবে নিচ্ছেন আল্লাহ ভালো জানে। তাদের ইমানের কাছে আমরা দাবি করব সবাই ঐক্যবদ্ধভাবে একমত হয়ে কি একটা ইহুদি তরিকা চালু করা যাবে? চলছে দেশে, অত আমাকে করতে হবে, যেহেতু সবাই করছে, এটা তো ইজমা নয়। এদেশে পীরের সংখ্যা বেশি, 1981 হিসাব মতো 298,000 পীর, এখন তো 398,000 হবে না? গুনে খেটা বসে বসে কাজ, মানুষের কাজ কাম আছে নাকি? যারা গুনা লোক তারা গুনুক। এক এক পীরের এক এক দল, এক এক পীরের এক এক তরিকা। তো যেহেতু পীর বেশি, যেহেতু শেরেক বেশি, যেহেতু কবর অসিলে মুক্তি চাওয়া অসিলে পূজা বেশি, তাহলে কি ওটাই এখন তৌহিদ হবে? ওটা কি ইজমায়ে সাহাবা হবে, নাকি ওটাই ইজমায়ে দলিল হবে আমাদের জন্য, যে আমাদের সবাইকে এখন অবশ্যই পীর ধরিতে হইবে এবং সেখানে গিয়ে কবরের সামনে কাঁদিতে হইবে? এটাই এখন ইজমা, যেহেতু অধিকাংশ মানুষের সমর্থন দিয়েছেন হবে। কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী কোন ইজমা চলবে না, যে এই আয়াতই বলা হয়েছে রসুলা মিন বাদ মা তাবায়্যান লাহু হুদা, যে ব্যক্তি আল্লাহ রসুলের বিরোধিতা করলো হেদায়ত স্পষ্ট হওয়ার পরে। এটিকে আল্লাহ রসুল কি বলে গেছেন, তোমার কবর পূজা করো? কোন দলিলের ভিত্তিতে এই সমস্ত হুজুররা কবর পূজা জায়েজ করেন সেটা তাদেরকে বলতে হবে আল্লাহর সামনে। ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করা যাবে না তো, মিলাদ কিয়াম কুলখানি চেহলাম এগুলো না হলে ফেটে ভাত হয় না। দলিল কোথায়? ঘুরিয়ে ফিরিয়ে দলিল বানানো হচ্ছে, এসব তো হবে না, সরাসরি নাস থাকতে হবে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আর রিসালার মধ্যে বিখ্যাত গ্রন্থ পরিষ্কার বলে দিয়েছেন, এজা ওয়ারাদাল আসারো বাতালান নাজার, যখনই হাদিস এসে যাবে তখনই কেয়াস বাতিল। এবার আসেন, কেয়াস কাকে বলে? অনেকের ধারণা আহলে হাদিস কেয়াস মানে না। নিঃসন্দেহে আমরা কেয়াস করি, কিন্তু কেয়াস দুটো ভাগ একটু আগে বলেছি, কেয়াসে ফাসাদ, কেয়াসে সহি, বিশুদ্ধ কেয়াস, না হলে তো আপনি চলতেই পারবেন না। আল কেয়াস ফিল লগাতে আত তাকদীর, অনুমান করা, অফিসারে তাকদীরুল ফারা বিল আসল ফিল হুকমে ওয়াল ইল্লাহ, হুকুমে এবং কারণের প্রেক্ষিতে মূলের সঙ্গে শাখাকে অনুমান করা, এটা হলো শরী পরিভাষায় কেয়াসের ব্যাখ্যা। নুরুল আনোয়ার 228 পৃষ্ঠা পড়ে দেখুন। ইল্লাহ এবং হুকুম এ দুটো বিষয়ে খেয়াল রাখতে হবে, উদাহরণ দিলে বুঝতে পারবে। সাহাবায়ে কেরাম ইস্তিহাদ করতেন, কেয়াসও করতেন। ধরে নেন হাদিসে আপনারা জানেন, কোরআনও আপনারা জানেন, জেনা করলে তার শাস্তি কি? চারজন সাক্ষী লাগবে না? তাও কেমন সাক্ষী? একবারে সুরমা দানির মধ্যে সুরমার ওই শিশি ঢুকছে এরকম দেখতে হবে, এই চারটি সাক্ষী জীবনী ম্যানেজ করা যাবে? কোশ্চিন কালো ম্যানেজ করা যাবে না? ও তো গোপনে কারবার হয়, চারজন লোক কোথায় পাবে? সাহাবায়ে কেরাম এখানে কেয়াস করলেন কিভাবে, যে না যদি গর্ভ দেখা যায়, স্বামী নেই, গর্ভ হলে কেমন করে? গর্ভ দেখেই তারা সাক্ষ্য সাব্যস্ত করলেন এবং তাকে জেনার শাস্তি দিলেন, ঠিক হল? এটা কিয়াস, এটা কিয়াস সহি। মদ হারাম, কোরআনে হারাম, হাদিসে হারাম। আমি তো মদ খেয়ে আপনাদের সামনে আসবো না, খাই দিয়ে ফ্রেশ করে মাজন টাজন কেউ টের না পায়। সাহাবে কেরাম বললেন, মদের দুর্গন্ধ যদি বোঝা যায় তাহলে ওকে মদের শাস্তি দাও 80 বৃত্তাঘাত। আল্লাহ নবী কিন্তু দুর্গন্ধ শক্তি না, সেই সময় ইমানদার লোক বেশি ছিল, মদ খেয়েছি বলতে হে আল্লাহর রাসূল মদ খেয়েছি শাস্তি দেন। কেউ শাস্তি চাই না, আমরা কি চাই নেবো নাকি? আমার কি অত ইমানদার হয়েছি যে বলতে হে আল্লাহর রাসূল জেনা করেছে আমাকে শাস্তি দেয়? রে বা তুই পালা পালা ভাগ, তুই পাগল নাকি? না না পাগল, আমি ভালো আছি, আমাকে শাস্তি দেন, নাহলে আখেরাতে জাহান্নামে জ্বলবো তো। আপনি শাস্তি না দিলে আখেরাতে জাহান্নামে যাবো, জাহান্নাম যেতে চাই না, আমাকে এখানে শাস্তি দেন। ওরকম মুসলমান পাওয়া যাবে নাকি? এই জন্য সাহাবা কেরাম বললেন, এখন তো সব পালাচ্ছে, ও হবে না, দেখো মুখে দুর্গন্ধ আছে কিনা, থাকলে ধরো পিটাও। এগুলো হলো কিয়াসে সহি। পরবর্তীকালে আমাদের এক কালে ধরেন আল্লাহ রাসূল কি ছড়তেন, ঘোড়ায় বা উঠে বা গাধা, এই তো উনি বিদায় হজ করতেলেন কাসওয়া উটের বড়ি চড়ে। ওনার সবচেয়ে দ্রুতগামী উঠছিল আসবা, তার সাথে পাল্লা গড়ি কেউ পারত না। এখন যদি রসুল আসতেন তো উনি কি ওই উঠে চড়ে বাংলাদেশে আসতেন নাকি? প্লেনে ফার্স্ট ক্লাস চড়ে চলে আসতেন, তাই তো? এখন উঠিয়ে নবে হইতো না প্লেনে নবে হইতো? এখন আমি ঢাকা যাবো, হাঁটতে হাঁটতে যাবো নাকি? আছে কিছু লোক ফতোয়া দেয় কি জানেন, হেঁটে যদি কেউ হজ করে তার নেকে হাজার গুণ বেশি। কত লোক যে হাঁটে মরল আগে, ছোটবেলায় আমরাও দেখছি এরকম গল্প শুনতাম, কত যে ওয়াজে মানুষ কেন্দ্রে অস্থির হয়ে যেত। আল্লাহ নবী হেঁটে গেছে, তোর হাঁটে যাবে না, এ শুনো তো আমার কাছে কেউ দুনিয়া থাকবে না। আচ্ছা আমি এটা করবো, কিছু পাগল হাজ দেয় না সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে, ওদের বললি তোরা সাইকেল নিয়ে হজে যা। রসুল্লাহ আসলাম যেটা করে গেছেন, কি করেছেন? তিনি আরোহণ করেছেন কিসের পিঠে? উটের পিঠে। আমিও আরোহণ করছি কিসের পিঠে? মাইক্রো পিঠে, বিমানের পিঠে, জাহাজের পিঠে। এটা হলো কিয়াসে সহির উদাহরণ। তারা গর্ভ দেখে জেনা সাব্যস্ত করছেন। এখন নতুন আধুনিক প্রযুক্তি কি হচ্ছে, ডিএনএ টেস্ট করে, জিবার থেকে লালা দেবে, আপনার জিবাতে লালা নেবে, লালা একজনকে বোঝা যাবে যে এই সন্তানটা কার, যার সন্তান টের পাওয়া যাচ্ছে না, কার কিন্তু কেড়ে জানে। ওই লালা টেস্ট করে, ডিএনএ টেস্ট করে বলা হয় বোঝা যাবে এই সন্তানটা কার। এখন তার লুকানো কোনো কায়দা নেই, অর্থাৎ ওইটা যদি প্রমাণ যদি হয় যে আপনার সন্তান, অর্থাৎ আপনার সঙ্গে মেয়েটির বিবাহ হয়নি, অর্থাৎ আপনাকে সঙ্গচার করা হবে। এটা হলো কিয়াসে সহি। সে যুগেও ছিল, এ যুগেও চলবে, আহলে হাদিসরা এই কিয়াস মানে, মিলাদের কিয়াস মানে না। আল্লাহ নবী করেননি, সাহাবা একরাম করেননি, খলিফা রাশিদ করেননি, যাকে নিয়েই মিলাদ তিনি করেননি, বাট আমি করবো কেন? বুঝেন বিষয়টা, মিলাদ আপনার নিয়ে না আমার নিয়ে? মিলাদ তো রসুলকে নিয়ে, তো তিনি তো করলেন না, আমি করবো কেন? এই কিয়াসে সহি আর কিয়াসে ফাসেদ। একটা ফাসেদ কিয়াস কেমন ধরেন, চার মজাহের উপরেই এখন ইজমা হয়েছে যে এখন পৃথিবীতে আর কোনো মজাহ চলবে না চার মজাহ ছাড়া। আব্বাসীয় খেলাফতের যুগে যখন খুব মারামারি হতো হানাফি সাফি নিয়ে, তখন নাকি এটা হয়েছে, কেউ কেউ এটাকে ইজমা মোরাক্কাব বলে। এই এই ইজমা কি আমরা মানতে পারবো? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা তো ছিল না, সাহাবায়ে কেরামের জমানা তো ছিল না, চার ইমামের জমানাতেও ছিল না। পরবর্তীকালে মারামারি বন্ধ করার জন্য সকালে কিছু লোক এক জায়গায় বসে ঠান্ডা করার জন্য করলে, ঠিক আছে বাবা তোরা মারামারি করিস না, চারটে মজাবি থাক, তবে এর বাইরে কোনো মজাব চলবে না, মানে লামজাবি আমরা আহলে হাদিসরা, কথা বলছেন? লামজাবির উত্তর থাকা বলে পত্রিকায় হেডলাইন হচ্ছে এখন, হাজার হাজার মানুষের সমানে আহলে হয়ে যাচ্ছে, সহি হাদিস পেলেই গ্রহণ করছে। এখন হাদিস বিরোধী যারা, সহি হাদিসের বিরোধী, তাদের এখন সমস্যা হয়ে গেছে বলে এখন তারা স্লোগান তুলেছেন, লামজাবদের উৎপাত ঠেকাও। এরপরে সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কত কি হচ্ছে, আর যদি শোনে ওই এলাকায় গেল সাহেব যাবে, তো আগেই পুলিশকে বলে গিয়ে মিটিং বন্ধ। আচ্ছা ওইসব বিষয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না, এই সময় তো বললে মানুষের অন্তরে আঘাত লাগে। ওই ঝামেলে আমরা কিন্তু কোশ্চিন কালেও কোনো এসব বিষয়ে আমরা বক্তব্য রাখি না। এরপরও এত ভয়ে উনি আসলে না জানে কি হয় হচ্ছে। যাই হোক, এই ধরনের ইজমা, ইজমাই ফাসেদ, ঠিক এই ধরনের কেয়াস, যে কেয়াসে বিশ্বাঘাত হয়েছে, যে কিয়াসে তিন তালাক হয়েছে এগুলো কিয়াসে ফাসেদ, যে কিয়াসে এখন কুলখানি করছেন, যে কিয়াসে আপনি মিলাদ করছেন, এসব কিয়াসে ফাসেদ। আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে যদি তা কোরআন এবং সহি হাদিসের শর্তাধীনে হয়, কোরআন এবং সহি হাদিস হচ্ছে এক নম্বর, মনে থাকবে তো, এই দুটো খণ্ডন করে কোনো ইজমা চলবে না। এমনকি জাতিসংঘের বৈঠক যদি আগামীতে কখনো মুসলিম জাতিসংঘ হয়, ধরেন সমস্ত মুসলমানরা যদি একত্রে বসে একটা সিদ্ধান্ত দেয় যে মুসলিম বিশ্বে এখন থেকে শুধুমাত্র হানাফি মজাব থাকবে, কারণ এদের লোক সংখ্যা বেশি, এবং এর উপরে যদি আইন জারি করে দেয়, এই ইজমাই উম্মত হয়ে গেল, কারণ সারা বিশ্বের মুসলমানদের একটা করা যাবে, মানা যাবে। যেমন 1986 সালের 6 অক্টোবরে বোধ হয় আন্তর্জাতিক ফেকা একাডেমি জেদ্দাতে বসে সিদ্ধান্ত নিল একই দিনে সৌদি আরবের সঙ্গে সারা বিশ্বে সিয়াম ও ঈদ হবে। আমার কি মানি ওগুলা? কিন্তু অনেক আলোমালামা ছিল নিঃসন্দেহে, তো আমরা দেখেছি সেখানে শায়খ বিন বাজ ছিলেন না, শেখ নাসিরুদ্দিন আলবানি ছিলেন না, সেই যুগের 86 সাল তো সেদিন মহাদ্দেসুল আসর বলা হয় যাদেরকে, যাদের যাদেরকে যুগশ্রেষ্ঠ মহাদ্দেস বলা হয়, তারা সেই মিটিংয়ে ছিলেন না। কিছু লোককে নিয়ে যারা সমমনা তাদেরকে নিয়ে একটা ফতোয়া তৈরি করা হয়ে গেল বিশ্বের সবাই একদিনে সিয়াম ঈদ করবেন। এজন্য বাংলাদেশেও কিছু রকচটা মানুষ আছে, চরমপন্থী কিছু ছেলেবেলে এখন তৈরি হয়ে গেছে, তারা অতি মুসল্লি দেখাতে গিয়ে একদিন আগেই সিয়াম এবং ঈদ করে থাকেন। আগে শুনতাম কুমিল্লা খালি 40 টাকা, এখন দেখছি প্রত্যেক জেলায় কিছু না কিছু হয়ে গেছে। মনে রাখবেন এরা হলো ওই সব ছেলে, অধিকাংশ ছেলে এরা যারা চরমপন্থীর জবাই করা দল, যারাই জবাই করে রাজনীতি বিশ্বাসী, এরা টুপি দাড়ির মুসল্লি খুব ভালো, এরাই কিন্তু এই কাজটা বেশি করে। খোঁজ নিয়ে দেখবেন ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওটাই যে ওয়াজ নিষেধ করে লাভটা কি হবে, মেরে দিতে হবে। সাহাবায়ে কেরাম লেখাপড়া না শিখেও যদি জিহাদের মাধ্যমে জান্নাত পেয়ে থাকেন, আমরা লেখাপড়া শিখে কি করব, এক টাকা মেরে দেব, যদি মরি জান্নাত, যদি বাঁচি গাজী। সুন্দর ব্যাখ্যা, আল্লাহ পাক কাউকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না, আছে না কোরআনে, আর মরে গেলেও আপনাকে করা যাবে না। ইস্তিহাদ আরেকটা নেন, সাহাবায়ে কেরামের যুগে হঠাৎ মনে পড়ে গেল, এখন যুদ্ধে চলে গেছেন আমর ইবনে আস, মুসলমান হয়েছেন সপ্তম হিজরিতে, পরে ঘটনা এটা, সেখানে গিয়ে ওনার এহতেলাম হয়েছে, তো উনি তো আমির, উনি ওই নাপাক অবস্থাতেই তায়াম্মুম করে ইমামতি করেছেন, পরে সাহাবীরা যে নালিশ করল আল্লাহ নবীর কাছে, আপনার আমির তো এই কাম করে ফেলেছে, ডাকলেন এই আমর ইবনে আস তুমি এটা কি করলে, উযু করলে না, গোসল করলে না, এমনি ইমামতি করে দিলে, তো আল্লাহ পাককে বলেন লিলা তুলকু বিআইদিকা তাহলকা, তুই নিজেকে ধ্বংসে নিক্ষিপ করো না। ওই সময় আমার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তারপরে প্রচণ্ড ঠান্ডা, আমি তো গোসল করে মরবো নাকি, এজন্য নিজেকে আমি ধ্বংসে নিক্ষেপ করি নাই, তার নাম করে ইমামতি করছি। আল্লাহ নবী খুব খুশি হলো, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। এটা কি, এই জ্ঞান কয়জনের আছে, এই দূরদর্শিতা। আরো শোনেন, ওমর এবং মানে আসলে সমস্যা হলে কি জানেন, তাকে ঘন ঘন ঘড়ির দিকে আপনাদের কথাতে মেলাই মনে আসে, ওমর ফারুক, ওসামা বিন যায়েদ, ভুল হচ্ছে আম্মার বিন ইয়াসির, এক জিহাদে গিয়েছেন, একই রাত্রে দুজনের এহতেলাম হয়েছে, কি হবে, ওমর ফারুক ফজর সালাত আদায় করলেন না, আম্মার বিন ইয়াসির মাঠতে গড়াগড়ি দিয়ে ফজর সালাত আদায় করলেন, দুজনে গিয়ে আল্লাহ নবীর কাছে নালিশ করেছে, হে আল্লাহ নবী আমি এটা করেছি, আমি মাঠতে গড়াগড়ি দিয়ে আদায় করেছি, আর ও কিচ্ছু করেনি, ও সালাতই বাদ। আল্লাহ নবী, যাই ওমর তুমি এটা করলি কেন, তো কোরআনে আছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি না ফাক তো গোসল করো, এই ঠান্ডা গোসল করে মরবো নাকি আমি, আর আমার কাপড় চোপড় ঠিক নেই, কোথায় কি আসছে সফরে, আমাকে বাক্স পেটা নিয়ে আসছে নাকি, সমস্যা না, তুমি ওটা মারতে গড়াগড়ি দিলে কেন, তো সুরে মায়েদের সনবরে আছে আসে যে তখন তো পানি পাবা না, ফাতে মামু সাইদাম পাইবা, তখন তুমি পবিত্র মাটি দিয়ে তয়াম করো, তুমি মাটির দোকান পায় না, গিয়ে আসছিলাম গড়াগড়ি দিয়ে সারে গায়ে যাতে মাটি লাগে, তো না ওরকম করে তয়াম হয় না, তয়াম হয়ে ডাইন হাতে বাম হাতে মারা এটু হলেই হবে, তাই নাকি, জানতো না মশলাটা, শেখা হলে যে আমরা এত আমি করে দেখেন এরকম করে এর জন্য অবদান হলো আম্মার বনি আসরের, ও যদি মারতে গড়গড় না দিত তো এই মশলা আমার পেতাম না। এইসব বহু ঘটনা আপনি পাবেন হাদিসের মধ্যে ঢুকলে। যদি সাহাবায়ে কেরামের এই ভুলগুলো না হতো আমার পেতাম। ওমর ফারুকের মতো বিখ্যাত সাহাবি, তিনি যদি ব্যাখ্যা না বুঝেন তো আমার আমার জ্ঞাত পণ্ডিত হয়ে গেছে নাকি? এমনকি ওমর ফারুক যখন খলিফা হলেন ঠিক এই মশলা আরেকদিন আসলো, তখন আম্মার বিন ইয়াসির বললেন খলিফাকে বলো আমি এবং উনি দুজনে মিলে একটা ঘটনা ঘটাইছিলাম রসুল যাব না, তো সেইটা তার মনে করে দাও, মনে করে দিয়েছে এই ডাকো তো আম্মারকে। ওমর ফারুক ডাকা মানে কি, আগেই ভয় হয় না দেন গর্দান উড়াই দেয়। তো ওমর ফারুক ভয়ে ভয়ে আম্মা গিয়েছে বলছে কি খবর আমাকে ডাকলেন, এই ইয়া আম্মার তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো, তুমি কি ফতোয়া দিয়েছো? তো আম্মার বলছে আপনি যেহেতু খলিফা যদি আপনি নির্দেশ দেন আমি ওটা আর বলবো না। তো না না না না না তা হবে না তা হবে না, তুমি যদি জেনে থাকো নিশ্চিত তা তুমি বলো। ওমর ভয় পেয়ে গেছে, আম্মার তুমি কথা বলবে না, আম্মার বিন ইয়াসির যা তা সাহাবি নাকি, না না না না তুমি বলো তুমি বলো নোয়াল্লি মাতো যাও তোমার সমস্যা নেই। এত বড় ঘটনা যা ওনার লাইফে ঘটে গেছে রসুলের জমানায় সেটা পর্যন্ত ওমর নিজেই ভুলে গেছে খলিফা হওয়ার সময়। প্রত্যেকটা মানুষই ভুলের দাস, ভুল হতেই পারে, কিন্তু আমাদের মূল উৎস কোনটা, সত্যের উৎস কি মানুষ হবে না কোরআন এবং হাদিস হবে, ওটা ওহী, ওটাতে কোনো ভুলের সুযোগ নাই। অতএব মূল দলিল কিতাবুল্লাহে ও সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তো নবীর সুন্নাহ, বাস এ দুটি হচ্ছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। ইজমা কি আসলে তার শাখা প্রশাখা, যদি তা কোরআন এবং সুন্নার সঙ্গে মেলে তাহলে মানব, না মিললে বাতিল হবে। ওমা আতাকুম রাসূল ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করে। এই ছোট্ট কথা কি যথেষ্ট নয়? সূরা হাশর 7 নম্বর আয়াত, এটা আহলে হাদিস সূরা ইজমা কিয়াস মানে না বলে এদের বুদ্ধি এত লড়াই করার কোনো দরকার নাই। দয়া করে আপনারা কোরআন হাদিস পড়ুন, সব জবাব আপনারাই দিতে পারবেন, আমাদের কিছু বলা লাগবে না। আমরা সমস্ত আলেম সমাজকে সম্মান করি যিনি যতটুকু শিখেছেন শুধু হটকারিতা এবং জিদ মুক্ত হন, হয়ে সহজ সরল মন নিয়ে আল্লাহর ভয়ে কোরআন হাদিস পড়ুন। জনগণকে খুশি করা বা মুরিদানকে খুশি করার উদ্দেশ্য নয়, জাহান্নামে আজাব থেকে বাঁচার জন্য কোরআন হাদিস পড়ে ফতোয়া দিন। ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা আল্লাহ পক্ষ থেকে হিদায়াত পেয়ে যাব। জিদ এবং হটকারিতা যদি করেন কারো নিস্তার নাই, নামে আপনি আহলে হাদিস হন, নামে আপনি হানাফি হন, নামে আপনি শাফি হন, কারোরই মুক্তি নাই অহংকারী এবং জেদি ব্যক্তির। হ্যাঁ কিছুক্ষণের জন্য অজ্ঞতা থাকতে পারে, মানুষের স্বাভাবিক, কিন্তু যদি পড়াশোনা করেন নিরপেক্ষ মনে খোলা মনে ইনশাআল্লাহ আপনিও রাস্তা পাবেন আমিও রাস্তা পাব। আর যদি অন্তরটা আবরণ হয়ে যায়, গোড়ামির আবরণ, হিংসার আবরণ, তাহলে শেষ। ইজমা কেয়াস অবশ্যই আহলে হাদিস মানে, এজমা সাহাবা মানে, কেয়াসে সহি মানে। একদল লোকের এক জায়গায় বসে গল্প করার নাম ইজমা নয়। আর এই জন্য সিদ্দিক হাসান খান ভূপালী কঠোর ভাষায় বলেছেন, কথায় কথায় জমহুর, জমহুর বিদ্বান, কথায় কথায় ইজমা, এই হল সবচেয়ে বড় ধোকাবাজি। ফেকার কথা পড়ে দেখেন খালি ওয়ালাইহিল ইজমা, ওয়ালাইহিল ইজমা, এর উপরে ইজমা হয়ে গেছে। আর জমহুর উলামা, জমহুর কেসে, জমহুরটা কে, সেখানে কারা কারা ছিল, কবে মিটিংটা হলো, এমনকি ওয়ালাকে অনেকে ধারণা করে কি জানেন, স্যার ইমাম একসাথে বসে মিটিং শিটিং করে এই স্যার মজা ফরস করে দিয়ে গেছে। এমন কিছু পাগলও আছে দুনিয়ায়, এমনকি কোন কোন পাগল বলকে জানেন কোরআন দিয়ে বলে আল্লাহ নবী হানাফি ছিলেন, অত্যাকুজুর মকাম ইব্রাহিম হানিফা আছে না, না মুসাল্লা ওটা তো বলে কি হানিফার আয়াতটা কি হাদিসটা কি, আহা ভুলে আছে বাবা হানিফা আছে সে শেষের দিকে, যদি হানিফা কথাটা আসছে কোরআনে তো আমরা হানাফি, আরে বাবা কোরআনে আছে হানাফি তোরা হবে না কেন রে। এইসব পাগল দিয়ে সমাজ চলছে বেশি, অতএব সাবধান, কোরআন এবং হাদিস নিয়ে খেলা করা যাবে না। এবং সবাইকে গভীর জ্ঞান অধিকার আল্লাহ করেন না, আমাদের দায়িত্ব হবে কোরআন এবং সহি হাদিসকে অব্যর্থ সত্যের উৎস হিসেবে গ্রহণ করা, এবং তার ব্যাখ্যা হতে হবে সাহাবায়ে কেরাম এবং সালাফে সালিহীনের বুঝ অনুযায়ী, আপনার আমার দরের বুঝ অনুযায়ী নয়। যারা তার সঙ্গে হাদিস যারা শুনেছেন তারাই সেই ফতোয়া দিবে। সুরে ফাতিহা পড়েন আপনি জোরে মাগরিবে ইশাতে ফজরে, তাই না? মুক্তাদিরা কি সুরে ফাতিহা পড়বে কি পড়বে না, প্রশ্ন করলো রাবি আবু হুরায়রাকে, উনি জবাব দিলেন একরা বিআফি নাফসাক, তুমি ওটা নিজে মনে মনে পড়ো। জবাব দিচ্ছেন কে? স্বয়ং রাবি আবু হুরায়রা, তাই না? আমি 1400 বছর পরে বড় আলেম হয়েছি, আমি বললাম ওটা পড়া লাগবে না, যেহেতু আমি শুনছি এখন, যুক্তি দিয়ে খণ্ডন করছে হাদিসকে। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা গ্রহণ করব না আপনার ব্যাখ্যা গ্রহণ করব? কথা শেষ। এমনি করে করে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়, এই ইখতিলাফগুলো একটু চিন্তা করলে ইখতিলাফ থাকে না, কিন্তু মুশকিল হয়েছে ইখতিলাফের সঙ্গে যখন জিদ জোট হয়ে যায় তখন হয় সমস্যা। ইখতিলাফ তো হবেই, মানুষের মানুষের বোঝার তো কম বেশি থাকতেই পারে, এটা কোনো দোষের না। এটাতে যখন আমরা জিদ করব তখনই হয় দোষের। আর এই জন্য মুসলিম উম্মা এক হতে পারছে না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করবো যেন আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে হিংসা অহংকার মুক্ত করে দেন, যাবতীয় জিদ হঠকরিতা মুক্ত হয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার জবাব দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।